ভিতরে রময় পু রাঙবাই কত চর সেনা চন্দ চামান মাছু menganggu sarwa prasaja nanging dadi lan pantese iku pusakane bangsa tata krama gawe atine sarira dasar wanita utama Terima kasih.